摩托车还一天爬了，我比他爬过去那时候比较厉害。我摩托车在那，一个爬了的代米还，爬了的代米红米有的是，乌斯干的皮薄在地，乌斯干的皮薄在地，而土地不刷土豆吧。جو اس کے اندر سکون ہو سکون ہو ساکینی بیشی کفر ساکین ہر پر تارمان کے آسلے کتن ایک تو سکھل دیا جائے تو سکون چاہیے گروہ کے معانی کیونکہ بینا کے ساتھ متصل ہوتا ہے اور بینا کا اثر ہے ساکین لہذا با ساکین ہونا چاہیے لیکن سکون ہونے سے حرق کا وجود بھی نہیں رہتا اس لئے کہ سکون آگے پورے دکھی حرقت نہ تھا کہ تاکن ساکن پورا جائے نہ ہاں جائے تو پورا کرو تار آگے جا ایبان تار میں دے جہور آسے جائے یہ ساکن تو پورا جائے ان تو جا دکھے نہ تھا تو یہ آگے ساکن پورا ساکین کے لئے پورا جائے گا ساکین کے لئے پورا جائے گا سکون ساکین متعجر ہے لہذا با ساکین کو چاہتا ہے مبنی ہونے کی وجہ سے لیکن جو گروہ کے مقردہ ہو وہاں شروع ساکین پڑھا نہیں جاتا اس لئے کہ آج آج گروہ لازم آتا ہے یعنی گروہ کا وجود ہی ختم ہو جائے گا اس لئے سکون کا جو مناسب حرکت ہے وہ دیا جائے گا سکون کا مناسب جو حرکت ہے وہ دیا جائے گا وہ کیا ہے پتا ہے وہ کیا ہے پتا ہے اکثر حرکت ہے الفت حتو اکثر حرکت ہے الفت حتو لہذا جہاں ساکین کرا جائے نا তখন সাকিনের মুনাসাব যে হরকত আছে পাতা সেটা দেওয়া হবে এইটাই এসকার তাহলে কানু কায়দায় মুসকুরাকে মোতাবেক বাকে আন্দার ফাতা হোনা চাইয়ে বাসমাল্লাহ রহমান রহিম হোনা চাইয়ে লেকিন ইয়ে মারুফ আউর মুসলিম যদিও কোনো কোনো জায়গায় বাসমাল্লাহ বলা হয় বাসমাল্লাহ বলা হয় কিন্তু মসুর এই হয় বিসমিল্লাহ কানুনকে মোতাবেক পাকে আন্দার কাসরা না হওয়ার ফাতা হোনা চাহিয়ে থা উসকা জবাব কাজী বাইজাবী নে দিয়া কাজী বাইজাবী কাহতে ইন্নামা কুসিরাতিল বাউল با کو کسرا دی گئی وامین حق گروپ مقردت انتفتا حالانکہ گروپ مقردہ کا حق ہے فتح ہونا ایجا کہ تمہیں براکتے رکھو وامین حق گروپ مقردت انتفتا کنا آدھگل اسلام کہنا شدہ صفت بنا شد متصور کرنی سکون کی چاہے اور سکون مناسب تو کی پھاتا ہے تو سکون پڑا دینا پھاتا ہے ایدار پھاتا تو بھی گئے سے ومین حق پر حروف مقردت انتک تہا کہتے ہیں ایدار راکتے رکھو وینما کسیرت الباؤ لی اکتساسیہ من نجوم الحدیت و ذر ایدار جواب আশা কেন দেওয়া হয়েছে বসব বা মুক্তা শুনে হরুফিয়াতকে সাথ আর জরকে সাথ আর যিনি যে এহতেসাস আদি দুনিয়ার হরুফিয়াত ও জর এক তাতে বা কো হরুফিয়াত আর জর লাজম হয় জর লাজম হয় হরুফিয়াত কা মানে হয় হরফ কোনা اور جر کا معنی ہے اس کے ماں باپ کا کسرہ ہونا ان کا ماں باپ کیا ہونا کسرہ ہونا جواب دیا لی اختصاص یہ انما کسرت الباؤ لی اختصاص یہ جمل حرکیت والدل وسبا با کو حرفیت اور جر لازم ہونے کی وجہ سے، حرفیت کا معنی ہے حرف ہونا اور جر کا معنی ہے اس کے ماں باپ کا جر ہونا، حرف اور جر کو کسرہ کے ساتھ مناسبت ہے، حرف اور جر کو کسرہ کے ساتھ مناسبت ہے، حرف ساتھ کسرہ مناسبت کیبھی بولے کسرہ کہا کے بلا ہے اور سکون کہا کے بلا ہے، حرف مجھے سکون ہوا درکار چلے کنٹو تر مجھے کسرہ کن ہل حرف سکون ارتھ کی آدم حرکت، سکون ارتھ کی آدم حرکت، سکون مانا آدم حرکت، جر کسرہ کسرہ آدم حرکت، کسرہ کی آدم حرکت نتن کتھا یہ کتھاؤ جائے کسرہ آدم حرکت، سکون جی رکم آدم حرکت کسرہ رکم آدم حرکت، سکون تو آدم حرکت ایک ایک بجے آسے مانے سکون متحر رکھنا، کسرہ تو حرکت یہ کہ آدم قرار دا حضور کے نہیں تاکہ وجود کے اعتبار سے وہ بہت کم ہے، قلت وجود کی وجہ سے، قلت وجود کی وجہ سے وہ کال آدم ہے، کال آدم ہے، کسرہ آدم حرکت کا معنی ہے کال آدم حرکت، کال کن تر وجود کم، تر وجود کم کتائے تر وجود کم آفال مدد بالکل آسے نا، پیلے مدد کسرہ آسے نا، আর ইসিমের মধ্যে গাইলে মনসারে তার মধ্যে কি আছে না কাসরা আছে না, তাহলে ইসিমেরও কিছু ইসিমের মধ্যে কাসরা আছে না, আর ভিন্দায় আকালের মধ্যে তো কাসরা আছেই না, তাহলে তার অতীতের দিকে কিল্লত না, তা তাতে হ্যাঁ আর শকুনের অর্থ যদি আদমে হরত আর কাসর কি কাল আদমে হরত, লেহাজা দুটার মধ্যে কি আছে মুনাসাবত আছে, এই জন্য শক্তি যেহেতু করা যায় না কাজটা দেওয়া পড়ছে, যদিও কানুন হিসেবে পাতা আছে কিন্তু হরফিয়ত লাজেম হওয়ার কারণে তার মধ্যে কী দেওয়া হয়েছে কাজটা দেওয়া হয়েছে, হরফিয়ত কীভাবে লাজেম হইল হরফিয়তটা মানে হয় হরফ আর হরফের মধ্যে কী আসবে শকুন আসবে, শকুন কাকে বলা হয় আদমে হরফতকে বলা হয়, তো শকুন যেহেতু দেওয়া যায় না আর সাকিন যেহে শকুন যেহেতু দেওয়া যায় না তাদের হরকত দিতে হবে, এমন হরকত যেটা শকুনের সাথে মুনাসাবত রাখে, শকুনের সাথে মুনাসাবতকে রাখে কাসরা, কেননা শকুন যেরকম আদমে হরকত কাসরা এরকম আদমে হরকত কী হিসাবে ওজুদে কিল্লতে ওজুদের কারণে, কিল্লতে ওজুদ কেমনে জমি আপালের মধ্যে কাসরা আসে না ইসিমের মধ্যে কায়দা মুসারের মধ্যে কাসরা আসে না, যদিও কায়দা একটু দেওয়া বলতে কিছু নাই কোনো কোনো সময় কায়দা মুসারের মধ্যে কাসরা আসে, যখন নাকি তার উপর দিয়ে আলিফ লাম আসে আসে না সরজমের মধ্যে হোকায় হোক হোকিয়া হরফিয়ত কে মানামে আর জর লাজম কেসে তাতে জর কিসকো কাতে কাতে জর হয় হরফে জর কি আসর, হরফে জর কি আসর কো জর কাতে কুল্লু মুজাদিলে মজরুরুন মানে তাকে জর দেওয়া হবে, তাহলে জরটা আসর তার হরফে জর রে হরফে জরের আসর হলো কি জর, অর্থাৎ হরফে জরের মা মতে মিলে কাসরা, তাহলে আসর হইল জর আর মোয়াসসার হইল কি হরফে জর, আসর আর মোয়াসসারের মধ্যে কি হওয়া চাই মুনাসাবত হওয়া চাই, অন্যথায় মুখারাফাত লাগে না, যেহেতু হরফে জরের আসর হইল কাসরা, হরফে জরের আসর হইল কি কাসরা, তাতে মোয়াসসারের মধ্যে কি দেওয়া হবে কাসরা দেওয়া হবে, লামুল আমরে ও লামুল এজাফাতে, যেরকম নাকি لام میں آمر کسرہ ہوئے اور لام میں اضافت ہو کسرہ ہوئے کخن سمست لام میں اضافت کسرہ ہوئے نا یہ جن میں شرط لگائی دیتا سے دا فلاتون علی المظہر مظہر میں اسم ظاہر اسم ظاہر کہنا لاہوں یہ تو لام اضافت কিন্তু লামের মধ্যে খাতা হয়েছে লি জায়েদিন এইটা ঠিক আছে কেন জায়েদ কি ইসমে জাহের তার উপর দিয়া লামে এজাফর দাখিল হয়েছে কারণ তখন লামে কাসরা হয়েছে গোলামু লি জায়েদিন গোলামু লি জায়েদিন যেরকম নাকি লামে আমর লামে এজাফর কাসরা হইয়া থাকে নীল ফসলে বাইনা হুমা ও বাইনা লামের ইবতেদায় এইটার সম্পর্ক হয় না ইননামা খুশিরাতুল বায়ের সাথে লাম কেননা বায়ের মধ্যে কাসরা দেওয়ার ইঙ্গিত আরেকটা লামে আমর লামে এজাফতের মধ্যে কাসরা হওয়ার ইঙ্গিত আরেকটা সেটা কি কাতে নীল ফসলে বাইনা হুমা হুমা মানে লামে আমর লামে এজাফত এইরকম ভাবে এখানেও হরফের জর বার মেটে কাসরা দেওয়া হয়েছে লুজুমে হরফিয়ত আর লুজুমে জরের কারণে কাতে হ্যাঁ কামা কুসিরাত লামুল আমর ও লামুল এজাফতে কিন্তু লামুল এজাফতের লগে শর্ত আছে তা ফেলাতুন আলাল মাজহারে আলাল জমির যদি হয় তখন আবার লামে এজাফত কি হয় না কাসরা হয় না আর এটা কেন করা হয়েছে লামে এবতেদা আর লামে তাকে দেখে মুক্তু হয় তাতে এখানে যদি মুক্তু দেওয়া হয় তাহলে ফরক হবে না ফরক করার জন্য এখানে কাসরা দেওয়া হয় এবারতের তাসরি হয়ে গেল কিন্তু কাজী বাইজাবির শনির আখড়া ছাড়ে না ওনার কথার উপরে কেবল এসকাল এসকা আপনি বললেন আপনার কথার মধ্যে বাকে কাসরা দেওয়া হয়েছে কিসের কারণে তার মধ্যে লুটুমে হচ্ছে তার জ্বরের কারণে আমরা দেখি অনেক হরফে মাবানি আছে মানি আছে যার মধ্যে হরফিয়ত লাজেম কিন্তু কাসরা আসে না যেরকম ওয়ায়ে আতে পা ওয়ায়ে আতে পা যা জায়গুন ও আমরুন যা জায়গুন ও আমরুন ওই ওয়ার মধ্যে তো কাসরা দেওয়া হলো না ওয়ার মধ্যে কি দেওয়া না কাজ অথচ ওয়াও তো হরফ ওয়াও তো কি হরফ কাজে আপনার কানুন ঠিক না হরফিয়ত হইলে তার মধ্যে কাসরা আসবে এটা তো হইল না তুমি চক্ষু বন্ধ করে প্রশ্ন করছ আর প্রশ্ন করলা আন্ধাই হইয়া থাকে আন্ধা অন্ধ হইয়া থাকে সে যদি বিনা হয় দেখ নেওয়ালা হয় তাহলে তার কোনো প্রশ্নই জাগে না কেন বিনা যে সে সর্বদিক খেয়াল করে সব কিছু দেখতে পারে আর কানা সব দিকে দেখে না একটা কানা আর একটা অন্ধ অন্ধে তো কিছুই দেখে না আর কানায় এক দিক দেখে আরেক দিক দেখে না তাই না তো তুমিও যে সুয়ালটা করলা এক দিক খেয়াল করে সেটা হলো কি তুমি শুধু হরফিয়তের উপরে আজকাল করছো আমি তো শুধু হরফিয়তের কথা বলে যাই জ্বরের কথা তো বলছি হরফিয়ত এবং জ্বরিয়ত দুটার এস্তেমা হইলে সেই হরফের মধ্যে কাসরা আছে তো ওয়াও তো হরফিয়ত তার আছে কিন্তু তার কাসরা দেওয়া কোনো জরুরি না কেননা তার পরে মাতুম যেটা হবে সেটা তো মাকাবেলের আমের হিসাবে তার মধ্যে এরাব আসবে যা জায়দুন ও আমরুন রায়তু জায়দান ও আমরান মারাতু কি জায়দিন ও আমরিন তাতে এখানে জ্বর হওয়া কিনা কোনো লাজেম না কাজেই যা ফাতার শর্ত ফাতাল মুশকুল একটা গায়েব হয়ে গেছে আরেকটা তো গায়েব হয় নাই কেন তাহলে তোমার এই আজকাল বেজা হয়ে গেছে ঠিক আছে আপনার কথা, কিন্তু তারপরে আপনার আমরা সাতটাছি না, কাপে কাশ্মীর, কাপে কাশ্মীর জায়দুন কাল আসা দে, জায়দুন কাল আসা দে, এ কাপ তো হর আবার সে কি দিছে কাজ দিছে, তাহলে এখন হরপিয়ে তা পাওয়া গেছে জ্বর পাওয়া গেছে, তারপরে কাপের মধ্যে জবর দিয়েছে, কে আসাদিন তো বলা হয় না, কা আসাদিন বলা হয়, তাই এই কোনো তুমি আল্লাহ, তুমি সব দিক খেয়াল করো না, কাপ তো কাপ না, কাপ হইল কিসি, কেমনে তার মানে হলো মিসিস, তার মানে হলো কি মিসিস, আর মিসিল হলো কিসি, মিসিল লেখি জায়দুন মিসিল আসাদিন, মিসিল আসাদিন, তাহলে এখানে এসএম হয়ে গেছে, এটা বিপুল হরফ না, যদিও সে কাসরা আর সুরতান হরফ, দেখেন মানা তার মধ্যে ইসমিয়াত আছে, ঠিক আছে। আরও আছে আপনি কয়টার জবাব দিবেন, তাই আমি সপ্তাহে জবাব দিই, বায়ে কসমিয়া ওয়ায়ে কসমিয়া ওয়াল্লাহে বিল্লাহে কাতে হ্যাঁ, বায়ে কসমিয়া এবং লামে কসমিয়া, এগুলা বায়ে কসমিয়া না ওয়ায়ে কসমিয়া, ওয়ায়ে কসমিয়া ওয়ায়ে কসম, তাহলে এইটা তো হরফ আছে আবার কি আছে কাসরা আছে, কিন্তু তারপরে তো ওয়াল্লাহি, তারপর তো কি ওয়াল্লাহি, তাই এখানে আসল মাকসাদটা কি, এখানে মানাটা কি, ওয়াল্লাহির অর্থ কি, মুক্তাদা মাহাবি কাশ্মি, কাশ্মি কাশ্মি যেহেতু ইসিমের বো থাকার কারণে তার মধ্যে খাদে সত্যিয়ত পাওয়া যায় নাই, এই সমস্ত এসকাল এবং জওয়ান এই এবারতগুলির মধ্যে, তো আর এবারত তো কালি কিন্তু মতলবে কাশির হায়ে কালি ইনামা খুশিরাতিল বাউল অমিন হকের হরুফের মুদ্রাদাতে আমি দেখতে সাথে আর হকিয়াতে পর্যাপ্ত।